বলা খান ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, মালা খান ছিল হাতে বিদায়ের ব্যথা লয়ে, বিদায়ের ব্যথা লয়ে জলে আঁখি ঝরে নাই, মালা খান ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, মালা খান ছিল হাতে যদি গো শুকালো ফুল তবু সে তো নহে ভুল, ছিল মোর অপরাধ ক্ষমা ক্ষমা সে তো করে নাই, মালা খান ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, মালা খান ছিল বিদায়ের ব্যথালয়ে, বিদায়ের ব্যথালয়ে জলে আঁখি ভরে নাই, মালা খান ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, মালা খান খেলা হলো অবসান মন নাহি ভোলে গো, ফাগুনের মত হাই সেও গেছে চলে গো, খেলা হলো অবসান বাসিয়াজ কেঁদে কয় কেঁদে কয়, তবু সে তো দূর নয় বালু চরে মোর প্রেম, খেলা ঘর গড়ে নাই, মালা খান ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, মালা খান ছিল হাতে বিদায়ের ব্যথালয়ে জলে আঁখি ভরে নাই, মালা খান ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, মালা খান ছিল।